الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم تفرقت بنو إسرائيل على 72 ملة وتتفرق أمتي على 73 ملة وفي رواية قال تفترق أمتي على 73 ملة كلهم في النار إلا واحدة وفي رواية قال 72 في النار وواحدة في الجنة قالوا ما هي يا رسول الله وفي رواية قالوا من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي وفي رواية قال من هو على السنة والجماعة أو كما قال عليه الصلاة والسلام حضرات علماء کرام উপস্থিত সুদী সমাজ, আমি আশা করি আপনারা সবাই জানেন আমি আজ দীর্ঘদিন যাবত অসুস্থ। চিকিৎসার জন্য দেশের বাইরে ছিলাম, মোটামুটি সুস্থ হওয়ার পর কিছুদিনের জন্য ডাক্তার রিলিজ দিয়ে দেশে পাঠাইছে। আগামী পরশু আবার দেশের বাইরে চিকিৎসার উদ্দেশ্যে চলে যেতে হবে, এই সুযোগে আপনাদের সাথে দেখা। হুজুর বললেন যে আপনি যেহেতু এই তারিখে দেশে আছেন, আপনি সম্মেলনে উপস্থিত হয়ে কথা বলেন আর না বলেন, এই সমাবেত মুসল্লিদের কাছ থেকে অন্তত দোয়া তো নিতে পারেন, তাই হুজুরের কথা রক্ষার্থে আমি আপনাদের খেদমতে হাজির হয়েছি। আপনারা হয়তো বিজ্ঞাপনে দেখে থাকবেন এই সম্মেলনের আয়োজন আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদ বাংলাদেশের পক্ষ থেকে করা হয়েছে, আর এই পরিষদের সভাপতি রাখা হয়েছে আমাকে। হুজুর হলেন এই পরিষদের সাধারণ সম্পাদক, সে হিসাবে আপনাদের খেদমতে হাজির হওয়া, এক কথায় আপনারা আজকে আমার আমন্ত্রিত, আজকে আপনারা হলেন মেহমান, আমি হলাম আপনাদের মেজবান। এই যুক্তি উত্থাপন করেও তিনি বললেন যে আপনার দাওয়াতে যে তারা আসবেন, অন্তত তাদের সাথে একটা সাক্ষাৎ করুন। তাই আমার এই পরিষদের আহ্বানে যে আপনারা সাড়া দিয়েছেন, সমবেত হয়েছেন, এজন্য আমি সর্বপ্রথমে আপনাদের শুকরিয়া জানাই, ধন্যবাদ জানাই। আল্লাহ আপনাদের এর উত্তম পুরস্কার দুনিয়াতে আখেরাতে দান করুন। আমি আগামী পরশু আবারও চিকিৎসার উদ্দেশ্যে বিদেশে চলে যাব। আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আপনাদের সমস্ত জিন্দেগানকে হেদায়েতের পথে রাখুন, আপনাদের সমস্ত মুর্দেগানকে নাজাত দান করুন। আমার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ আমাকে পরিপূর্ণভাবে সুস্থ করে দিন, আপনাদের সাথে আল্লাহ আমাকেও হেদায়েতের পথে চলার তৌফিক দান করুন। যেহেতু অধ্যকার এই মুবারক সমাবেশ আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের উদ্যোগে আয়োজিত, এজন্য আমি গত বছরও বলেছিলাম এই সমাবেশেই আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয়টা পরিষ্কারভাবে জানা বোঝা দরকার, আলোচনা হওয়া দরকার। সাথে সাথে আমি আমার এই পরিষদের সাধারণ সম্পাদক সাহেব হযরত মুফতি মিজানুর রহমান সাহেব দামাত বারাকাতুহুমকে অনুরোধ করে বলবো, এই সম্মেলনের উদ্দেশ্যে, এই পরিষদের উদ্যোগে যত সম্মেলনের আয়োজন যত বছর হবে, প্রত্যেক সম্মেলনের লিফলেট বিজ্ঞাপনে যদি কতবার্ষিক সেটা উল্লেখ থাকে, তাহলে আপনারই অনেক হিসাবপত্র হেফাজতে রাখা সহজ হবে। গত বছর হয়েছিল পরিষদের প্রথম কেন্দ্রীয় মহাসম্মেলন, গত বছর হয়েছিল দ্বিতীয় কেন্দ্রীয় মহাসম্মেলন, এই বছর হচ্ছে এই পরিষদের তৃতীয় কেন্দ্রীয় মহাসম্মেলন। কথাটা লিফলেট বিজ্ঞাপনে উল্লেখ থাকলে সকলের জন্যই সহজ হবে। আমি গত বছরের সম্মেলনে আপনাদেরকে বলেছিলাম, যেহেতু আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের উদ্যোগে আয়োজিত সম্মেলনে আপনারা যোগদান করেছেন, তাই সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয়টা এখান থেকেই আপনাদের বুঝে যাওয়া দরকার। আর কোথাও আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক পরিচয় বোঝার মতো পরিবেশ আপনারা হয়তো পাবেন না। এজন্য আমি আজকেও সাধারণ সম্পাদক সাহেব এর সাথে আলোচনা করেছি যে সর্বসাধারণ মুসলমানকে আহলে সুন্নাত ওয়াল জামাতের সহজ সরল পরিচয় বুঝাবার জন্য সম্মেলনটা কমপক্ষে এক সপ্তাহব্যাপী যদি চলে, আর প্রতিদিন যদি আমি দীর্ঘ সময় আপনাদের সামনে কথা বলতে পারি, তাহলে সাত দিনে মোটামুটি একটা ধারণা নিয়ে যেতে পারবেন যে আপনাদের সমাজে কোন কোন মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত আর কোন কোন মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয়। কিন্তু তখন একটা বিপত্তি দেখা দিবে, এই সম্মেলনের আহ্বায়ক আমি যদি দীর্ঘ সময় নিয়ে যাই, তাহলে আমন্ত্রিত মেহমানগণকে কোন সময়টা দেব। এজন্য আমার আহূত সম্মেলনে আমি এত দীর্ঘ সময় নেওয়ার যৌক্তিকতা নাই। আজকের মতো যেহেতু আর কোনো আমন্ত্রিত মেহমান হয়তো নেই, তাই আজকে কিছু সময় আমি আহলে সুন্নাত ওয়াল জামাত পরিচিতি সম্পর্কে কিছু ধারাবাহিক আলোচনা আপনাদের সামনে তুলে ধরতে চাই। যদি একান্তই অসমাপ্ত কোনো কথা থাকে, তাহলে আমি আগামীকালও আপনাদের সামনে সেই অসমাপ্ত কথাগুলি তুলে ধরার চেষ্টা করব। এই বছরের সম্মেলনে যদি কোনো কথা অসমাপ্ত থাকে, আর আগামী বছরেও যদি আমি বেঁচে থাকি, আপনারাও বেঁচে থাকেন, সম্মেলন হয়, ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে প্রতি বছরেই আমি ধারাবাহিকভাবে আপনাদের সামনে শুধু আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচিতিটাই তুলে ধরার চেষ্টা করব। যেহেতু আলোচনাটা ধারাবাহিকভাবে হওয়া দরকার, আপনাদেরও ধারাবাহিকভাবে বোঝা দরকার, এই জন্য আমি গোড়ার থেকেই আলোচনাটা শুরু করতে চাই। আপনারা বিভিন্ন ওয়াজ মাহফিলে উলামায়ে কেরাম বুজুর্গানেদের মুখে শুনে থাকবেন, একাধিকবার শুনে থাকবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে পৃথিবীতে পাঠাবার সময় বলেছিলেন, হে আদম হাওয়া, তোমরা দুজন সরাসরি, আর তোমাদের ভবিষ্যৎ সমস্ত সন্তানাদিরা আদম হাওয়ার মাধ্যমে দুনিয়াতে যাও। আপনারা কি সরাসরি জান্নাত থেকে দুনিয়াতে এসেছেন না আদম হাওয়ার মাধ্যমে? আর সরাসরি জান্নাত থেকে দুনিয়াতে এসেছিলেন কে কে? আদম হাওয়া। তাই আল্লাহ আদম হাওয়াকে সরাসরি সম্বোধন করেছেন, আর আমাদেরকে ইনডাইরেক্ট সম্বোধন করেছেন। এই সম্বোধনের আয়াতটা যদি আমি ব্যাখ্যা করতে যাই তাহলে পথেই আমার অনেক দেরি হয়ে যাবে, আমি গন্তব্যস্থলে যেতে সময় লাগবে। আল্লাহ বলেন কুল্লাহ বিতু মিনহা জামিয়ান, আমি বললাম তোমরা সবাই এখান থেকে নেমে যাও, অর্থাৎ জান্নাত থেকে বের হয়ে পৃথিবীতে চলে যাও। এখানে সবাই কথাটা যে আল্লাহ বলেছেন বহুবচন বোধক শব্দের দ্বারা, বাংলা ভাষায় বচন দুই প্রকারের হয়, একের বেলায় এক বচন, একের অধিকের বেলায় বহু বচন। ইংরেজি গ্রামারেও এই বচনকে নাম্বার বলে, এক বচনকে বলে সিঙ্গুলার নাম্বার, বহু বচনকে বলে প্লুরেল নাম্বার। একের বেলায় সিঙ্গুলার নাম্বার ব্যবহৃত হয়, একের বেশির বেলায় প্লুরেল নাম্বার ব্যবহৃত হয়। কিন্তু আরবি গ্রামারে এই বচন বা নাম্বার দুই প্রকার নয়, আরবি গ্রামারে এই বচন তিন প্রকার। একের বেলায় এক বচন, দুইয়ের বেলায় দ্বি বচন, দুইয়ের অধিকের বেলায় বহু বচন। বিষয়টা কি বুঝতে পেরেছেন? তাহলে বাংলা ভাষায় বচন দুই প্রকার হয়, বচনকে ইংরেজিতে নাম্বার বলা হয়, ইংলিশেও নাম্বার দুই প্রকার হয়, কিন্তু আরবি গ্রামারে বচনকে আদদ বলা হয়, আদদ। এই আদদ বা বচন আরবিতে কত প্রকার? তিন প্রকার। একের বেলায় এক বচন, দুইয়ের বেলায় দ্বি বচন, দুইয়ের বেশির বেলায় বহু বচন। ইহবিত একটা শব্দ, এটা এক বচন। ইহবিত দ্বি বচন, ইহবিতু বহু বচন। আল্লাহ আদম হাওয়া দুজনকে জান্নাত থেকে বের করে দুনিয়াতে যাওয়ার নির্দেশ দিলেন, কজন? তাহলে কোন বচন ব্যবহৃত হবে? দ্বি বচন। সেই হিসাবে বলার কথা ছিল কুলনাহ বিত মিনহা জামিয়ান, তোমরা দুজন জান্নাত থেকে বের হয়ে পৃথিবীতে চলে যাও। কিন্তু আল্লাহ ইহবিত না বলে ইহবিতু বলেছেন। কোন বচন? বহু বচন কমপক্ষে কতজনের বেলায় ব্যবহৃত হয়? বের হয়ে আসলেন কতজন? দুইজনের বেলায় বহু বচনের ব্যবহার আরবি গ্রামার মতে শুদ্ধ হলো কিভাবে? প্রশ্ন জাগে কিনা? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ সেই নির্দেশটা ডাইরেক্ট দুজনকে দিয়েছিলেন ঠিক, কিন্তু ইনডাইরেক্ট আদম হাওয়ার সমস্ত সন্তানদেরকেও দিয়েছিলেন। সুতরাং দুজনের সাথে সমস্ত সন্তানেরা যুক্ত হলে দুজন তাকে না তিনজন হয়? তিনজন, আরো বেশি। এই যুক্তিতে দুইজনের বেলায় বহুবচন বোধক শব্দের ব্যবহার শুদ্ধ হয়েছে। এভাবে আলোচনা করলে ফতের আলোচনায় রাত পোহায় যাবে, মূল গন্তব্যস্থলে যাওয়া যাবে না। এজন্য বলছিলাম আমরা খুব সংক্ষেপেই বোঝার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম হাওয়া দুজনকে জান্নাত থেকে বের করে পৃথিবীতে পাঠাবার সময় বলেছিলেন হে আদম হাওয়া তোমরা দুজন সরাসরি, আর হে আদম হাওয়ার ভবিষ্যৎ সন্তানাদিরা তোমরা সবাই আদম হাওয়ার মাধ্যমে পৃথিবীতে চলে যাও। তবে পৃথিবীতে যাবে তোমরা কিছুদিনের জন্য, না চিরকালের জন্য, কিছুদিনের জন্য। সেই কিছুদিনের জীবন পৃথিবীতে কোন পথে যাপন করলে আবারও তোমরা চিরকালের জন্য জান্নাতে ফিরে আসতে পারবে, সেই পথটা আমি আল্লাহ নিজ দায়িত্বে তোমাদেরকে দেখিয়ে দেব। আমরা কিছুদিনের জন্য পৃথিবীতে আসব, এখানে কোন পথে জীবনযাপন করলে আমরা চিরকালের জন্য আবারও জান্নাতে চলে যাব, সেই পথটা আল্লাহ নিজ দায়িত্বে আমাদেরকে দেখাবেন। সেই প্রতিশ্রুতি আল্লাহ তখন থেকেই আমাদের সাথে করেছিলেন। কথা বুঝতে পারতেছেন? আমরা পৃথিবীতে আসব কিছুদিনের জন্য, আর এখানে কোন পথে জীবন যাপন করলে চিরকালের জন্য জান্নাতে যাওয়া যাবে সেই পথ আল্লাহ নিজ দায়িত্বে আমাদেরকে দেখাবেন। আল্লাহর সেদিনকার ওয়াদা আমাদের সাথে পুরা করেছেন দুই ভাবে, কতভাবে? দুই ভাবে। এক নম্বর, লক্ষাধিক নবী রসুল পাঠাবার মাধ্যমে আল্লাহ পৃথিবীর মানুষকে চিরকালের জন্য জান্নাতে পৌঁছার পথ প্রদর্শন করেছেন। দ্বিতীয় পদ্ধতি, শতাধিক আসমানি কিতাব নাজিলের মাধ্যমে দুনিয়ার মানুষকে আল্লাহ চিরকালের জন্য জান্নাতে পৌঁছার পথ প্রদর্শন করেছেন। নবীগণের মাধ্যমে এবং আসমানি কিতাবগুলির মাধ্যমে দুনিয়ার মানুষকে আল্লাহ জান্নাতে পৌঁছার যে পথ প্রদর্শন করেছেন সেই পথটাকে কোরআনের ভাষায় সিরাতে মুস্তাকিম নামে অভিহিত করেছেন। লক্ষাধিক নবী রাসুলগণের মাধ্যমে দুনিয়ার মানুষকে আল্লাহ চিরকালের জন্য জান্নাতে যাওয়ার যে পথ প্রদর্শন করেছেন, শতাধিক আসমানি কিতাব নাজিলের মাধ্যমে দুনিয়ার মানুষকে আল্লাহ চিরকালের জন্য জান্নাতে যাওয়ার যে পথ প্রদর্শন করেছেন, কোরআনের ভাষায় সেই পথটার নাম দিয়েছেন সিরাতে মুস্তাকিম। এর বাংলা অর্থ হল সোজা পথ। বাংলা অর্থ হল সোজা পথ। কোথায় যাওয়ার সোজা পথ? জান্নাতে যাওয়ার সোজা পথ। কাদের জন্য? দুনিয়ার মানুষের জন্য। এই সোজা পথ কথার ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সোজা পথকে যে আল্লাহ সিরাতে মুস্তাকিম নামে অভিহিত করেছেন। এই সিরাতে মুস্তাকিম বা সোজা পথের ব্যাখ্যা আছে সাতটা। কতটা? সাতটা। এক নম্বর, ইসলাম ধর্মের পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সোজা পথ। দুই নম্বর, কোরআনের বর্ণিত পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সোজা পথ। তিন নম্বর, নবী রাসুলগণের পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সোজা পথ। চার নম্বর, সিদ্দিকগণের পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সোজা পথ। পাঁচ নম্বর, শহীদগণের পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সোজা পথ। ছয় নম্বর, সালেহগণের পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সোজা পথ। সাত নম্বর, আহলে সুন্নত ওয়াল জামাতের পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সোজা পথ। বুঝে থাকলে বলুন সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা কতটা। এই প্রত্যেকটা ব্যাখ্যা সম্পর্কেই আমাদের বর্তমান সমাজের মুসলমানদের সামনে আলোচনা হওয়া দরকার, কারণ বর্তমান সমাজের অনেক মুসলমান ইসলাম ধর্মের পথ দিয়ে জান্নাতে পৌঁছার সোজা পথ, ইসলাম ধর্মের পথ বলতে কোন পথটাকে বোঝায় অনেক মুসলমান তাও জানে না। কেউ মনে করে ইফতারের সময় রোজাদারদের বসে ইফতার করা যেমন ইসলাম ধর্মের কাজ, তেমনিভাবে দুর্গা পূজার অনুষ্ঠানে গিয়ে মিষ্টি খাওয়াও ইসলাম ধর্মে ধর্ম বিরোধী নয়। অনেকে মনে করেন এমন কিছু মুসলমান পাওয়া যায় যারা রোজাদারদের সাথে সন্ধ্যাবেলা রমজানের সন্ধ্যাবেলা বসে ইফতারও খায়, আবার হিন্দুদের সাথে দুর্গা পূজার অনুষ্ঠানে গিয়ে মিষ্টিও খায়। আছে কি না? মনে করে ইফতার খাওয়াতে যেমন ইসলাম ধর্মে বাধা নাই, পূজার মিষ্টি খাওয়াতেও ইসলাম ধর্মে কোনো বাধা নাই মনে করে তারা। মনে করে এরা আবার কিছু স্লোগানও আজকাল আবিষ্কার করেছে। এরা বলে ধর্ম যার যার অনুষ্ঠান সবার, ধর্ম যার যার অনুষ্ঠান সবার। যারা দুর্গা পূজা করে তাদের ধর্ম পূজার ধর্ম, যারা আমরা মুসলমান আমাদের ধর্ম ইসলাম ধর্ম, ধর্ম হইল যার যার, আর দুর্গা পূজার অনুষ্ঠানটা হলো সবার। সুতরাং দুর্গা পূজা যারা করে তারা যেমন দুর্গা পূজার মিষ্টি খাবে, ইসলাম ধর্ম যারা পালন করে তারাও দুর্গাপূজার মিষ্টি খাবে কেন? অনুষ্ঠান সবার, একটু সময়ের জন্য যদি আমি এই যুক্তিটা মেনে নেই তাহলে আমিও তাদের সুরে সুর মিলিয়ে বলতে চাই, তাদের তালে তাল মিলিয়ে বলতে চাই। ধর্ম যার যার হলে পরেও অনুষ্ঠান যদি সবার হয়ে থাকে তাইলে মুসলমানেরা যেমনভাবে দুর্গাপূজার মিষ্টি খাবে, হিন্দুদেরকেও কুরবানির গরুর গোশত খেতে হবে, যেহেতু অনুষ্ঠান সবার। কি বলেন, অনুষ্ঠান সবার হয় না? যার ধর্ম তার অনুষ্ঠান, অনুষ্ঠান সবার হইল কিভাবে? কাজেই এই যে হক ধর্ম আর বাতিল ধর্মে জগা কিছুরই বানানো হচ্ছে। কেন? ইসলাম ধর্ম কাকে বলে এটা না জানার কারণে, ইসলাম ধর্ম সম্পর্কে অজ্ঞতার কারণে। এই অজ্ঞতা দূর হবে না যতক্ষণ পর্যন্ত ইসলামের সীমা রেখা বর্ণিত না হবে। ঠিক তেমনি ভাবে বর্তমান সমাজে অনেক মুসলমান এমন পাওয়া যায় যারা কোরআনের অনেক বিধানের বিরুদ্ধে প্রকাশ্যে চ্যালেঞ্জ করে, কোরআনের পরিষ্কার বিধান এর বিরুদ্ধে বিদ্রোহ করে। তাইলে কোরআনের পথ যে জান্নাতে যাওয়ার সুজাপথ, এর বিধানের বিরুদ্ধে বিদ্রোহ করার কারণে সুজাপথ না গ্রহণ করার কারণে সুজাপথ? যারা কোরআনের বিধানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণ করে তারাও কি জান্নাতে যাওয়ার সুজাপথে আছে না জাহান্নামের বাঁকা পথে গেছে? তাহলে কে কে আমরা জান্নাতের সুজাপথে আছি, কে কে জাহান্নামের বাঁকা পথে চলে গেলাম, পরিষ্কারভাবে বোঝার জন্য এই কোরআনের বর্ণিত পথ যে জান্নাতে যাওয়ার সুজাপথ, কোরআনের বর্ণিত পথটা অবশ্যই চিনার দরকার। এই জন্য ইসলাম ধর্ম সম্পর্কেও আলোচনা হওয়া দরকার, কোরআন সম্পর্কেও আলোচনা হওয়া দরকার। নবী রসুলের পথ জান্নাতে যাওয়ার সুজাপথ, নবী রসুল সম্পর্কেও আলোচনা হওয়া দরকার, কারণ নবী রসুল সম্পর্কে পরিষ্কার ধারণা অনেক মুসলমানের না থাকার কারণে অনেক মুসলমান কাদিয়ানিদেরকেও মুসলমান মনে করে, কাদিয়ানিদেরকেও মুসলমান মনে করে। কয়েক বছর আগে ব্রাহ্মণবাড়িয়ার এক রাজনৈতিক সভায় এক রাজনৈতিক নেত্রী তার বক্তব্যে বলেছেন, কাদিয়ানিরা মুসলমান না অমুসলমান সেটা আল্লাহই ভালো জানেন, আমাদের মন্তব্য করা উচিত নয়। সেই মাঠে আবার আরেক সম্মেলনে, আমাদের ইসলামী সম্মেলনে আমি গেলাম, আমাকে সেই শ্রোতারা প্রশ্ন করলেন যে এই মাঠে একটা রাজনৈতিক সভা হয়েছিল, এই সভায় একজন রাজনৈতিক নেত্রী বলেছেন কাদিয়ানিরা মুসলমান না অমুসলমান আল্লাহই ভালো জানেন, আমাদের মন্তব্য করা উচিত নয়, এই ব্যাপারে আপনার মতামত কি? আমি বললাম যেই নেত্রী বলে কাদিয়ানিরা মুসলমান না অমুসলমান আল্লাহই ভালো জানে, আমি বলতে চাই সেই নেত্রীটাও মুসলমান না অমুসলমান আল্লাহই ভালো জানে। আমি আপনাদের জিজ্ঞাসা করি, প্রাইমারি স্কুলের একটা ছেলে যদি অঙ্ক পরীক্ষা দিতে যায় পরীক্ষক যদি তাকে জিজ্ঞাসা করেন পাশে আর পাশে যোগ করলে ফল কত হয়, যদি জবাব দেয় আল্লাহই ভালো জানেন, পাশে আর পাশে যোগ করলে ফল কত হয়, জবাব কি দিল? আল্লাহই ভালো জানেন, আমার মন্তব্য করা উচিত নয়। পরীক্ষায় কত নম্বর পাবে? গুড়ার ডিম। ঠিক তেমনিভাবে কাদিয়ানিদের মতো বেঈমান কাফেরদেরকে যারা বলবে এরা মুসলমান না কাফের আল্লাহই ভালো জানেন, তাদের ইমানের কোটায় গুড়ার ডিম ছাড়া কিছু নাই। এজন্য কতভাবে যে মুসলমান ইসলাম হারা হচ্ছে, কতভাবে যে মুসলমান কোরআন হারা হচ্ছে, কতভাবে যে মুসলমান আর অমুসলমানকে একাকার করা হচ্ছে, এই সমস্ত বিভ্রান্তির হাত থেকে জাতিকে রক্ষা করার জন্য ইসলামেরও সম্পূর্ণ রূপরেখা মুসলমানদের সামনে পরিষ্কারভাবে আসা দরকার, কোরআন সম্পর্কেও পরিষ্কার আলোচনা হওয়া দরকার, নবী রাসূল সম্পর্কেও পরিষ্কার আলোচনা হওয়া দরকার, সিদ্দিকগণের পরিচয়টাও পরিষ্কারভাবে আলোচনা হওয়া দরকার, শহীদগণ সালেহগণ এর পরিচিতি পরিষ্কার হওয়া দরকার। কিন্তু দুঃখিত, আমি আমাদের এই সম্মেলনটা শুধুমাত্র ইসলামী সম্মেলন নয়, আমাদের এই সম্মেলনটা শুধু কোরআন এর বিষয়বস্তুর উপর নয়, আমাদের এই সম্মেলনটা শুধু নবীগণ সংক্রান্ত আলোচনার উপর নয়, আমাদের এই সম্মেলনটা আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের উদ্যোগে। এই জন্য সিরাতে মুস্তাকিম কথার যে সাতটা ব্যাখ্যা মুফাসসিরগণ তাফসীরের কিতাবে লিখেছেন, এর মধ্যে সাত নম্বর ব্যাখ্যাটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুজাপথ। তাই আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের আয়োজিত সম্মেলনে আমি বাকি ছয়টা ব্যাখ্যার আলোচনার দিকে যেতে চাচ্ছি না, শুধুমাত্র সাত নম্বর ব্যাখ্যাটা সম্পর্কে আপনাদের সামনে আমি আলোচনা তুলে ধরতে চাই যে আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ যে জান্নাতে পৌঁছার সুজাপথ, আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলে, ইসলাম ধর্ম কাকে বলে সেই বিষয়ে আলোচনা হওয়া দরকার ছিল, কোরআন কাকে বলে তা নিয়েও আলোচনা হওয়ার দরকার ছিল, নবী রাসূল কাকে বলে সেই ব্যাপারেও আলোচনা হওয়ার দরকার ছিল, সিদ্দিকগণ কাদেরকে বলে, শহীদগণ কাদেরকে বলে, সালেহগণ কাদেরকে বলে, সবটা বিষয়ের উপরেই আলোচনা হওয়া দরকার ছিল। কিন্তু দুঃখিত, আমি সেই সবগুলি বিষয় নিয়ে আলোচনা করার অবকাশ আমার নাই, যেহেতু এখানে আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচিতি আলোচ্য বিষয় আমার জন্য আমি নির্ধারণ করে নিয়েছি। তাই আমি শুধু সিরাতে মুস্তাকিমের সাত নম্বর ব্যাখ্যাটা আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুজাপথ, এই একটি সাত নম্বর ব্যাখ্যাটা আপনাদের সামনে তুলে ধরতে চাই যে আসলে আহলে সুন্নাত ওয়াল জামাতের পথটা কোনটা। আহলে সুন্নাত ওয়াল জামাতের পথটা কোনটা এটা চিনার জন্য ভূমিকা স্বরূপ আমাদের প্রথমেই মনে রাখতে হবে। আমি শুনেছি সন্ধ্যার পরে পরিষদের মাননীয় সেক্রেটারি সাহেব আপনাদের সামনে বলেছেন, মৌলিকভাবে ছয়টি কথা বিশ্বাস করলে যে কোনো যুগের যে কোনো দেশের যে কোনো মানুষ মুমিন মুসলমান বলে গণ্য হয়। মৌলিকভাবে ছয়টি কথা বিশ্বাস করলে একজন মানুষ মুমিন মুসলমান বলে গণ্য হয়। পরিষ্কারভাবে আপনাদের সকলের জানা না থাকায় অনেক মানুষ কাদিয়ানির মতো কাফেরদেরকেও মুমিন মুসলমান গণ্য করতে চায়, আর অনেক মানুষ উলামায়ে দেওবন্দীদের মতো হক্কানি মুসলমানদেরকেও ওয়াহাবি কাফির বলতে চায়। এ সুযোগ কেন পায়? বেঈমান কাফিরদেরকেও একদল মুসলমান বলে গণ্য করে আর মুসলমানকেও আর একদল কাফির গণ্য করে, এই রকম সুযোগ আপনাদের সামনে কেন পায়? কারণ আপনাদের হাতে এমন একটা পরিষ্কার রূপরেখা নাই, পরিষ্কার একটা স্কেল নাই, পরিষ্কার একটা মাপকাঠি আপনাদের হাতে নাই, যার দ্বারা আপনারা ধরতে পারবেন, বুঝতে পারবেন যে কিসের দ্বারা একজন মানুষ মুসলমান হয় আর কিসের দ্বারা একজন মানুষ কাফের হয়ে যায়। কাজেই বিষয়টা পরিষ্কার হওয়া দরকার। ছয়টা কথা যে বিশ্বাস করে সেই মুসলমান, ছয়টা কথার কোনো একটা কথা যে অবিশ্বাস করে সেই কাফের। মনে থাকবে, ছয়টা কথা যে বিশ্বাস করে সেই মুসলমান, আর ছয় কথার কোনো একটা কথা যেই অবিশ্বাস করে সেই কাফের। এই ছয় কথা ইমানে মুফাসসালের মধ্যে আছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এর মর্মার্থ হলো আমি আল্লাহকে বিশ্বাস করলাম, আমি আল্লাহর ফিরিশতাগণ বিশ্বাস করলাম, আমি আল্লাহর নাজিলকৃত আসমানি কিতাবগুলি বিশ্বাস করলাম, আমি আল্লাহর প্রেরিত নবী রাসূলগণ বিশ্বাস করলাম, আমি আল্লাহর নির্ধারিত তকদির বা ভাগ্য তালিকা বিশ্বাস করলাম, আমি পরকাল বিশ্বাস করলাম। কয়টা হলো? আল্লাহ বিশ্বাস করলাম, ফিরিশতা বিশ্বাস করলাম, আসমানি কিতাব বিশ্বাস করলাম, নবী রাসূল বিশ্বাস করলাম, ভাগ্য তালিকা বিশ্বাস করলাম, পরকাল বিশ্বাস করলাম। কথা হলো, এই ছয়টা কথা যারা বিশ্বাস করে তারাই মুমিন মুসলমান। ছয় কথার কোনো একটা কথা যেই অবিশ্বাস করবে সেই কাফের। আমার কথা বুঝে থাকলে বলতে পারেন, একজন মানুষ মুসলমান গণ্য হয় কতটা কথা বিশ্বাস করলে? একজন মানুষ কাফের হয়ে যায় কি করলে? ছয় কথার কোন কথা অবিশ্বাস করলে। কেউ যদি বলে আমি আল্লাহ বিশ্বাস করি না, কাফের হয়ে যাবে। কেউ যদি বলে আমি ফিরিস্তা বিশ্বাস করি না, কাফের হয়ে যাবে। কেউ যদি বলে আমি আসমানি কিতাব বিশ্বাস করি না, কাফের হয়ে যাবে। কেউ যদি বলে আমি নবী রসুল বিশ্বাস করি না, কাফের হয়ে যাবে। কেউ যদি বলে আমি তকদির বিশ্বাস করি না, কাফের হয়ে যাবে। কেউ যদি বলে আমি পরকাল বিশ্বাস করি না, কাফের হয়ে যাবে। আমার কথা বুঝে থাকলে একটু বুঝে শুনে জবাব দিবেন। আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আপনারা কি সবাই মুমিন মুসলমান নাকি আল্লাহ ভালো জানেন? ফাসার ফাস কত হয় আল্লাহ ভালো জানেন? সব ব্যাপারে আল্লাহ ভালো জানেন? তাহলে পরীক্ষার প্রশ্নের জবাব দিও, আল্লাহ ভালো জানেন? চাই পাঠশালায় পড়ো, চাই হাই স্কুলে পড়ো, চাই কলেজে পড়ো, চাই ভার্সিটিতে পড়ো, এক্সামিনার যখন প্রশ্নপত্র হাতে দিবে তখন জবাব লেখবা আল্লাহ ভালো জানে। আমার মন্তব্য করা উচিত নয়, পরীক্ষার ফলাফল গোড়ার ডিম ছাড়া কিছু পাবে না। আপনারা মুসলমান না কাফের আল্লাহ ভালো জানে না এই ব্যাপারটা আপনারাও জানেন? তাহলে বলুন তো, আপনারা যে মুসলমান বলে দাবি করলেন, প্রমাণ কি? আমরা ছয় কথায় বিশ্বাসী, এই জন্য আমরা সবাই মুসলমান। আমরা ছয় কথায় বিশ্বাসী, এই জন্য আমরা সবাই মুসলমান। আমরা এক নম্বরে আল্লাহ বিশ্বাস করি, দুই নম্বরে ফিরিস্তা বিশ্বাস করি, তিন নম্বরে আসমানি কিতাব বিশ্বাস করি। আসমানি কিতাব, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যে আসমানি কিতাব নাজিল হয়েছে, কিতাবের নাম কুরআন। ঈসা আলাইহিস সালামের কাছে যে আসমানি কিতাব নাজিল হয়েছিল, কিতাবের নাম ইনজিল। হযরত মূসা আলাইহিস সালামের কাছে যে আসমানি কিতাব নাজিল হয়েছিল, কিতাবের নাম। হযরত দাউদ আলাইহিস সালামের কাছে যে আসমানি কিতাব নাজিল হয়েছিল, কিতাবের নাম জাবুর। সবগুলি আসমানি কিতাব আল্লাহ নাজিল করেছেন আমরা বিশ্বাস করি। চার নম্বরে আমরা সমস্ত নবী রসুলগণকে আল্লাহর প্রেরিত নবী রসুল বিশ্বাস করি। পাঁচ নম্বরে আমরা আল্লাহর লিপিবদ্ধ বাক্য তালিকা বিশ্বাস করি। কে কোন দিন মরবে, কে কোন দিন অসুস্থ হবে, কে কোন দিন সুস্থ হবে, কার কি পরিমাণ আমদানি হবে, কার কি পরিমাণ রপ্তানি হবে, কার কি পরিমাণ সন্তান জন্ম হবে, কার ছেলে কতটা হবে, কার মেয়ে কতটা হবে, আল্লাহ কি জানেন? আল্লাহ কি জানেন? এখানে আমরা জানি বললে হবে না, এখানে বলতে হবে আল্লাহই জানেন। সব ক্ষেত্রে আল্লাহ জানেন বললেও চলবে না, সব ক্ষেত্রে আমরা জানি বললেও চলবে না। কার ঘরে কতটা সন্তান জন্ম হবে আমরা জানি না, একমাত্র আল্লাহই জানেন। কার ক্ষেতে কি পরিমাণ ফসল ফলবে আমরা জানি না, একমাত্র আল্লাহই জানেন, আল্লাহই জানেন। কার মরণ কি অবস্থায় হবে আমরা জানি না, একমাত্র আল্লাহ জানেন, একমাত্র আল্লাহ জানেন। এইগুলির নাম তকদির বিশ্বাস করা। আল্লাহ লিখে রেখেছেন কার ঘরে কি পরিমাণ সন্তান হবে, কে কত বৎসর পরে মারা যাবে, সে যত চেষ্টা করুক না কেন তার আমদানি কি পরিমাণ হবে, তার রপ্তানি কি পরিমাণ হবে, তার সুখ শান্তি কি পরিমাণ হবে, তার দুঃখ দুর্দশা কি পরিমাণ হবে, একমাত্র আল্লাহ জানেন। আল্লাহর জানা কথাগুলি আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছেন। আল্লাহর লিপিবদ্ধ করা এই কথাগুলির নাম বাক্য তালিকা। এটা বিশ্বাস করি পাঁচ নম্বরে, ছয় নম্বরে পরকাল বিশ্বাস করি। সুতরাং আমরা মুসলমান কিনা আল্লাহই ভালো জানেন না? আমরাও জানি। কি জানেন আপনারা? আমরা মুসলমান। স্মরণ রাখুন, স্মরণ রাখুন, আমরা যেহেতু ছয় কথা বিশ্বাস করি এই জন্য আমরা মুমিন মুসলমান। ভুলবেন না সামনের কথা আলোচনা শুরু হইলে। আমি যে হাদিস তিলাওয়াত করেছি আপনাদের সামনে, এই হাদিসটা সহিহ হাদিস কিন্তু মুতাওয়াতিরুল আলফাজ নয়, মুতাওয়াতিরুল মাআনি। এই কথাগুলি আপনাদের সকলের জন্য নয়, উলামায়ে কেরামদের জন্য বলেছি। হাদিসটা সহিহ হাদিস কিন্তু তার লফজগুলি মুতাওয়াতের নয়, তার মাআনিটা মুতাওয়াতির। এগুলি সকলের জন্য নয়, শুধু আলেমদের জন্য। এই হাদিসের মর্ম কথা হল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহুদিরা ধর্ম নিয়ে দলাদলি করে একাত্তর দলে বিভক্ত হয়েছিল। খ্রিস্টানেরা ধর্ম নিয়ে দলাদলি করে 72 দলে বিভক্ত হয়েছিল, আর আমার উম্মত অর্থাৎ মুসলমানেরা ধর্ম নিয়ে দলাদলি করে 73 দলে বিভক্ত হবে। বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো, ইহুদিরা হয়েছিল কত দল, খ্রিস্টানেরা হয়েছিল কত দল, আর মুসলমানেরা হবে কত দল? আবারও বলুন, মুসলমান কাকে বলে? সহায়কতায় বিশ্বাসী। এই 73 দল মুসলমানের মধ্যে আল্লাহর রাসুল বলেন 72 দল মুসলমান হবে জাহান্নামী। এর মানে সহায়কতায় অবিশ্বাসী না বিশ্বাসী? আর 1 দল মুসলমান হবে জান্নাতি। এর মানে এরা আরো কিছু কথায় বিশ্বাসী না সহায়কতাতেই বিশ্বাসী? 72 দল জাহান্নামী মুসলমান, এরাও সহায়কতায় বিশ্বাসী। 1 দল জান্নাতি মুসলমান, তারাও সহায়কতায় বিশ্বাসী। এই জন্য জাহান্নামী 72 দল মুসলমান, 1 দল জান্নাতি, এরাও মুসলমান। তাহলে 72 দল মুসলমানের দোষটা কি? এরাও তো সহায়কতায় বিশ্বাসী। 1 দল মুসলমানের গুণটা কি? জান্নাতি হলো, এরাও তো সহায়কতায় বিশ্বাসী। প্রশ্ন জাগে কি না? জাগে অবশ্যই। 72 দল মুসলমান যারা জাহান্নামী, এরা যেমন সহায়কতায় বিশ্বাসী বলে মুসলমান, 1 দল মুসলমান যারা জান্নাতি, এরাও সহায়কতায় বিশ্বাসী বলেই মুসলমান। তাহলে 72 দল মুসলমানের দোষটা কি আর 1 দল জান্নাতি মুসলমানের গুণটা কি? অবশ্যই প্রশ্ন জাগা উচিত কিনা? প্রশ্ন বুঝলেন কিনা? এই প্রশ্নের সংক্ষিপ্ত জবাব। সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর রাসূল, একটা দল যে মুসলমান, একটা দল মুসলমান যে জান্নাতি হবে, এদের পরিচয় কি? এই প্রশ্নের জবাবে রাসূল যে কথাটা বলেছেন তার সারমর্ম হল, 72 দল মুসলমান সহায়কতায় বিশ্বাসী হওয়া সত্ত্বেও এই সহায়কতাকে তারা মন গড়া ব্যাখ্যা মতো গ্রহণ করবে, আল্লাহ বিশ্বাস করবে মন গড়া ব্যাখ্যা মতো, ফিরিস্তা বিশ্বাস করবে মন গড়া ব্যাখ্যা মতো, আসমানি কিতাব বিশ্বাস করবে মন গড়া ব্যাখ্যা মতো, নবী রসুল বিশ্বাস করবে মন গড়া ব্যাখ্যা মতো, তকদির বিশ্বাস করবে মন গড়া ব্যাখ্যা মতো, পরকাল বিশ্বাস করবে মন গড়া ব্যাখ্যা মতো। সহায়কতা বিশ্বাস করার কারণে মুসলমান, আর মন গড়া ব্যাখ্যা গ্রহণ করার কারণে জাহান্নামী। বলতে হবে আপনাদের, মুসলমান কেন জাহান্নামী কেন? সহায়কতা বিশ্বাস করে তাই মুসলমান, কিন্তু মন গড়া ব্যাখ্যায় গ্রহণ করার কারণে জাহান্নামী। 1 দল মুসলমান, এরা সহায়কতা বিশ্বাস করবে মন গড়া ব্যাখ্যা মতে নয়, এরা সহায়কতা বিশ্বাস করবে সহি ব্যাখ্যা মতে। পার্থক্যটা কি বুঝলেন আপনারা? আর কোনোদিন কেউ জিজ্ঞেস করলে বলতে হবে, রাসূল যে বললেন 72 দল মুসলমান জাহান্নামী, কোন দোষে? ওই সহায়কতা গ্রহণ করেছে মন গড়া ব্যাখ্যা মতো। রাসূল যে বললেন 1 দল মুসলমান জান্নাতি, কোন গুণে? সহায়কতা মন গড়া ব্যাখ্যা মতে গ্রহণ করে না, ব্যাখ্যা গ্রহণ করে সহি ব্যাখ্যা। এবার প্রশ্ন জাগে কিনা, সহায়কতার সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? এবার অবশ্যই জানা দরকার, সহায়কতার সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? আল্লাহ রসুল পরিষ্কার বলে দিয়েছেন, মা আনা আলাইহি ও আসহাবি, নবীর সুন্নতে পাওয়া যায় সহায়কতার সহি ব্যাখ্যা, সাহাবায়ে কেরামের জমাতে পাওয়া যায় সহায়কতার সহি ব্যাখ্যা। আমার কথা বুঝে থাকতে বলুন, সহায়কতার সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? 2 ঠিকানায়, একটা ঠিকানার নাম নবীর সুন্নত, আর একটা ঠিকানার নাম সাহাবায়ে কেরামের জমাত। এই জন্য এই সহায়কতার সহি ব্যাখ্যা যারা গ্রহণ করে, সহি ব্যাখ্যা মতে যারা সহায়কতা গ্রহণ করে, তাদের নাম হয়েছে আহলে সুন্নত ওয়াল জমাত। কথাটা কি পরিষ্কার হলো? আপনারা আল্লাহ বিশ্বাস করবেন মন গড়া ব্যাখ্যা মতো না সুন্নতে রাসুল এবং জমাতে সাহাবার ব্যাখ্যা মতো? আপনারা ফিরিস্তা বিশ্বাস করবেন মন গড়া ব্যাখ্যা মতো না সুন্নতে রাসুল এবং জমাতে সাহাবার ব্যাখ্যা মতো? আসমানি কিতাব বিশ্বাস করবেন, নবী রসুল বিশ্বাস করবেন, তকদির বিশ্বাস করবেন, পরকাল বিশ্বাস করবেন মন গড়া ব্যাখ্যা মতো না সুন্নতে রাসুল এবং জমাতে সাহাবার ব্যাখ্যা মতো? তখন আপনাদের নাম হবে আহলে সুন্নত ওয়াল জমাত। আহলে সুন্নত ওয়াল জমাতের পরিচয় আলেমদের জন্য যেভাবে হয় সেভাবে বললে আপনারা বুঝবেন না, সেভাবে বললে আপনারা বুঝবেন না। আর সর্বসাধারণ মুসলমানের জন্য আহলে সুন্নতুল জামাতের পরিচয় যেভাবে বললে আপনারা সকলে বুঝবেন, আমি সেইভাবে তুলে ধরতে চাই। সেটা হলো যে ছয় কথা বিশ্বাস করে আমরা মুমিন মুসলমান হয়েছি, এর মধ্যে প্রথমটা কি, আমানতু বিল্লাহ, আমি আল্লাহকে বিশ্বাস করলাম। আল্লাহ সম্পর্কে কিছু ব্যাখ্যা আছে মন গড়া, কিছু ব্যাখ্যা আছে সহি। ফিরিস্তা সম্পর্কে কিছু ব্যাখ্যা আছে মন গড়া, কিছু ব্যাখ্যা আছে সহি। আসমানি কিতাব সম্পর্কে কিছু ব্যাখ্যা আছে মন গড়া, কিছু ব্যাখ্যা আছে সহি। নবী রাসুল সম্পর্কে কিছু ব্যাখ্যা আছে মন গড়া, কিছু ব্যাখ্যা আছে সহি। তকদির সম্পর্কে কিছু ব্যাখ্যা আছে মন গড়া, কিছু ব্যাখ্যা আছে সহি। পরকাল সম্পর্কে কিছু ব্যাখ্যা আছে মন গড়া, কিছু ব্যাখ্যা আছে সহি। কাজেই মন গড়া ব্যাখ্যাগুলি যার যার মন গড়া যুক্তি মতে তৈরি হয়েছে, আর সহি ব্যাখ্যাগুলি শুধুমাত্র দুই ঠিকানায় পাওয়া যায়। একটা ঠিকানার নাম নবীর সুন্নত, আর একটা ঠিকানার নাম সাহাবাগণের জমাত। এই জন্য ছয় কথা যারা সহি ব্যাখ্যা মতে গ্রহণ করে তাদের নাম আহলে সুন্নত ওয়াল জামাত। আমার কথা বুঝে থাকলে এবার বলুন তো, আপনারা ছয় কথা বিশ্বাস করবেন মন গড়া ব্যাখ্যা মতে না সহি ব্যাখ্যা মতে? সহি ব্যাখ্যা কত ঠিকানায় পাওয়া যায়? দুই ঠিকানায়। এক ঠিকানার নাম নবীর সুন্নত, আর এক ঠিকানার নাম সাহাবায়ে কেরামের জমাত। এই প্রসঙ্গে নবীর সুন্নত সম্পর্কে কিছু আলোচনা আমাদের সামনে পরিষ্কারভাবে আসা দরকার, সাহাবায়ে কেরামের জমাত সম্পর্কে কিছু আলোচনা আমাদের সামনে পরিষ্কারভাবে আসা দরকার। তারপর আল্লাহ সম্পর্কে কিছু সহি ব্যাখ্যার উদাহরণ, কিছু গলত ব্যাখ্যার উদাহরণ। নবী রাসুল সম্পর্কে কিছু সহি ব্যাখ্যার উদাহরণ, কিছু গলত ব্যাখ্যার উদাহরণ। ইনশাআল্লাহ আগামীকাল মাগরিবের নামাজের পরে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যেন সমস্ত মুসলমানেরা পরিষ্কারভাবে বুঝে নিতে পারেন যে আপনি মন গড়া ব্যাখ্যা মতো আল্লাহ মানেন না সহি ব্যাখ্যা মতো আল্লাহ মানেন, আপনি মন গড়া ব্যাখ্যা মতো নবী রসুল মানেন না সহি ব্যাখ্যা মতো নবী রসুল মানেন। এই স্কেলের দ্বারা, এই মাপকাঠির দ্বারা যেন আপনারা বুঝে নিতে পারেন। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে